হে মুমিন, পূর্ণ একটি মাস সিয়াম সাধনা করে যে নাফসানি জিহাদ তুমি করেছ তা সার্থক করতে চাই কিছু মালের জিহাদ। তাই পূর্ণ একশা অর্থাৎ মাথা পিছু আড়াই কেজি পরিমাণ চাল, গম, যব ইত্যাদি প্রধান খাদ্য দ্রব্য ফিতরা হিসাবে দুস্থ মানবতার সেবায় দান করে দাও। মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়। পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই, পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়। ফেতরা দিয়ে যাই রে ভাই, ফেতরা দিয়ে যাই, আধা সা ফেতরা দেওয়ার সহি হাদিস নাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যা। পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যাই। এ তো আর শ্রেণীর লোকের ধান আর সাহেবের পাপ মোচন, এ তো আর শ্রেণীর লোকের ধান আর সাহেবের পাপ মোচন, এছাড়া অন্য কিছু দেখি না ফেতরাই, এছাড়া অন্য কিছু দেখি না ফেতরাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়। ফেতরা দিয়ে যাই রে ভাই, ফেতরা দিয়ে যায়, আধা সা ফেতরা দেওয়ার সহি হাদিস নাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়। ন মুসলিম মিসকিন ফকির দাস মুক্তি আর মুসাফির, ন মুসলিম মিসকিন ফকির দাস মুক্তি আর মুসাফির, এ কাজে নিযুক্ত ব্যক্তি সেও কিছু পায়, এ কাজে নিযুক্ত ব্যক্তি সেও কিছু পায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়। পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই, পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়। আল্লাহ রাহের পথে যত ঋণের দায়ে যার মাথা নত, আল্লাহ রাহের পথে যত ঋণের দায়ে যার মাথা নত, ইহাদের লাগিয়ে মাল বিলিয়ে দেওয়া চাই, ইহাদের লাগিয়ে মাল বিলিয়ে দেওয়া চাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়। ফেতরা দিয়ে যাই রে ভাই, ফেতরা দিয়ে যায়, আধা সা ফেতরা দেওয়ার সহি হাদিস নাই, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়। ঈদগাহেতে যাওয়ার আগে ফেতরা দেরে আগে ভাগে, ঈদগাহেতে যাওয়ার আগে ফেতরা দেরে আগে ভাগে, নইলে ইয়ে ফেতরা যাবার সাদকা হয়ে যায়, নইলে ইয়ে ফেতরা যাবার সাদকা হয়ে যায়। মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়, মুমিন ভাই একসা করে ফেতরা দিয়ে যায়। পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই, পূর্ণ রোজার নেকি যদি আমরা পেতে চাই,